السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, tafsirulquran.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকের বিষয়টি হলো আমরা ওয়াজ মাহফিলে কেমন বক্তা, কেমন আলোচক আমরা দাওয়াত দিব। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমাদের এই উপমহাদেশে অনেক আগ থেকে, আজ থেকে প্রায় 100-150 বছর আগ থেকে ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াত দেওয়ার, ওয়াজ মাহফিলের মাধ্যমে এলেম বিতরণের একটি মাধ্যম হিসাবে ব্যবহার হয়ে আসতেছে। আমাদের পূর্বেকার অনেক ওলামায়ে কেরাম তারা এই মাধ্যমটিকে দাওয়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন। এই হিসাবে আমাদের দেশে যখন শীতকাল আসে, বিশেষ করে ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এই মাস যখন আসে তখন সারা দেশব্যাপী আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিল চলতে থাকে। এই ওয়াজ মাহফিল একটি খুবই ভালো কাজ এবং দিনের একটি মহৎ কাজ। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন, হাযা বায়ানুল লিন্নাসে ওয়া মাউইজাতুল ওয়া হুদাম ওয়া মাউইজাতুল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআনে কারিম দুনিয়ার মানুষের জন্য বায়ান, এটি একটি ওয়াজ। তাহলে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাউইজা রেখেছেন, ওয়াজ রেখেছেন, সুন্দর সুন্দর উপদেশ রেখেছেন। সুতরাং আল্লাহর বান্দাদের কাছে কোরআন এবং সুন্নার সহি কথাগুলো, দিনের কথাগুলো পৌঁছিয়ে দেওয়ার মাধ্যম হলো এই ওয়াজ মাহফিল, একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু সম্মানিত ভাইরা, এই ওয়াজ মাহফিল আমাদের উদ্দেশ্য কি? আমরা ওয়াজ মাহফিল কেন করব? ওয়াজ মাহফিল কি আমাদের একটা বিনোদনের জিনিস? আসলে এটি কোনো বিনোদনের জিনিস নয়। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হবে এলেম শিখা। এলেম শিখার জন্য আমরা ওয়াজ মাহফিল করব। এই জন্য দেখা যায় আমাদের একটা ওয়াজ মাহফিল করার জন্য আমাদের গ্রামে গঞ্জের গরিব মানুষ, দরিদ্র মানুষ তারাও বিভিন্নভাবে সহযোগিতা করেন যে গ্রামে একটি ওয়াজ মাহফিল হোক। অনেক যুব সমাজের অনেক ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সেই ওয়াজ মাহফিলের মাধ্যমে উদ্দেশ্য হলো যে এই গ্রামের মানুষ, এই এলাকার মানুষ কিছু দিন শিখবে, হেদায়েত পাবে। এই উদ্দেশ্যে আমরা ওয়াজ মাহফিলগুলো করি। কিন্তু দেখা যায় সেই ওয়াজ মাহফিলের ফলাফল আমরা বেশি পাই না। এই জন্য আমাদেরকে কিছু বিষয় খেয়াল রাখা দরকার যে এই ওয়াজ মাহফিলগুলো আমরা কেন করব, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী হবে, এবং সেখানে আমরা কাদেরকে দাওয়াত দিব, কাদের আলোচনা শুনব। প্রথম কথা হলো এর উদ্দেশ্য হবে দিন শিখা, এলেম শিখা। ওয়াজ মাহফিলের অন্য কোনো উদ্দেশ্য নয়। এখানে গিয়ে কিছু বিনোদনের জন্য কিছু গল্প কাহিনী শুনবো, কিছু কিচ্ছা কাহিনী শুনবো, কিছু সুরের মাধ্যমে গান শুনবো, কিছু কবিতা শুনবো, এই উদ্দেশ্যে ওয়াজ মাহফিল নয়। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো এলেম শিখা। এখন এই এলেম কার থেকে নিব সেটা লক্ষ্য করতে হবে। কিন্তু এলেম কিন্তু সবাই থেকে নেওয়া যাবে না। ইবলিসের কাছেও কিন্তু এলেম আছে এবং খারাপ লোকদের কাছেও এলেম থাকে, কিন্তু এলেম সবাই থেকে নেওয়া যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ পাকের সাদ করেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই সকল দায়ীদেরকে তোমরা এত্তেবা করো, অনুসরণ করো, মান লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমাদের কাছ থেকে দাওয়াতের কোনো বিনিময় কামনা করেন না, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হেদায়েতপ্রাপ্ত মানুষ। অর্থাৎ হেদায়েতপ্রাপ্ত মানুষদের বড় একটি বৈশিষ্ট্য হলো তারা মানুষদের থেকে দাওয়াতের বিনিময়ে, ওয়াজ মাহফিলের বিনিময়ে বিশাল অঙ্কের টাকা, বিশাল অঙ্কের অর্থ তারা কামনা করেন না। আল্লাহ পাক বলছেন, তোমরা এই সকল ব্যক্তিদের কথাগুলো অনুসরণ করো, এদের কথাগুলো মানো, তাহলেই তোমরা হেদায়েত পাবে। কিন্তু সম্মানিত ভাইয়েরা, আমরা বর্তমানে লক্ষ্য করলে দেখি সমাজে অসংখ্য বিভিন্ন ধরনের বক্তা দেখা যায়। কোনো কোনো বক্তা মাহফিলের আগে দাওয়াত দিতে গেলেই তিনি চুক্তি করে নেন যে আমাকে এত টাকা এখন অগ্রিম দিতে হবে, এত টাকা মাহফিলের সময় দিতে হবে, তার মাহফিলের এক সপ্তাহ আগে এত টাকা আমার বিকাশে আমার অ্যাকাউন্টে পৌঁছাই দিতে হবে। তারপরে আমরা মাঝে কয়েকদিন আগে বিভিন্ন ফেসবুকে এখন আমরা দেখতে পাই যে 10,000 টাকার চুক্তি করে রসিদ কেটে নেওয়া হয়েছে এবং তার সাথে চুক্তি হয়েছে যে বাকি টাকা অমুক সময়ে পৌঁছায় দিতে হবে, এবং টাকা ঠিকমতো না আসাতে মাহফিলে যান না, রাগ করেন। তারপরে আবার দেখা যায় মাহফিলে গিয়ে ঘোষণাও দেন যে 10,000 টাকা দিয়ে তোমরা আমাকে এমন করতেছ, আমাকে 1,00,000 টাকা দিয়েও আমার সিরিয়াল খুঁজে পায় না। তাহলে দেখা যায় অনেক ওয়াজ মাহফিলের নামে ব্যবসায়ী বক্তা আমাদের সমাজে দেখা যাচ্ছে, তারা এই ব্যবসাটাকে জনপ্রিয় করার জন্য বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ব্যবহার করেন, তারা বিভিন্ন সুর বিভিন্ন কণ্ঠ নকল করেন, কারণ এটা অনেকেই এটাকে একটা ব্যবসা মনে করে বা একটা টাকা উপার্জনের মাধ্যম মনে করে। দেখা যায় এই 2-3 মাস বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে টাকা ইনকাম করেন। তা আসলে ওয়াজ মাহফিলের উদ্দেশ্য টাকা ইনকাম নয়, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য মানুষকে আল্লাহর দিনের দিকে ডাকা, হেদায়েতের জন্য মানুষকে আহ্বান করা, আল্লাহর দিনের দাওয়াত দেওয়া, এই দাওয়াতের বিনিময়ে কন্ট্রাক্ট করা, এইভাবে চুক্তি করে নেওয়া যে এত টাকা না হলে আমি যাব না, এত টাকা দিতে হবে, এটা সম্পূর্ণরূপে হারাম। এটা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম এটাকে হারাম বলছেন। আল্লাহ পাক সরাসরি যে এখানে কোরআনে কারিমে বলে দিয়েছেন যে নবীদের বৈশিষ্ট্য হলো তারা কখনো উজরত কামনা করেন নাই। তাহলে সম্মানিত ভাইরা, যে সকল বক্তা এই ধরনের ডিমান্ড করে তাদের থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওয়াজ মাহফিলের মাকাসেদ, ওয়াজ মাহফিলের উদ্দেশ্যকে সামনে রেখে সহি দিন শিখার, জানার, এলেম বিতরণের আল্লাপাক ব্যবস্থা করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।